Book 2 53 53 المحلات বিভিন্ন দোকান বিভিন্ন দোকান نبحث عن محل أدوات رياضية আমরা একটা খেলার জিনিসের দোকান খুঁজছি আমরা একটা খেলার জিনিসের দোকান খুঁজছি نبحث عن ملحمة আমরা একটা কসাইয়ের বা মাংসের দোকান খুঁজছি আমরা একটা কসাইয়ের বা মাংসের দোকান খুঁজছি نبحث عن صيدلية আমরা একটা ওষুধের দোকান খুঁজছি আমরা একটা ওষুধের দোকান খুঁজছি نريد ان نشتري كرة قدم আমরা একটা ফুটবল কিনতে চাই আমরা একটা ফুটবল কিনতে চাই نريد ان نشتري مرتديلا سلامي আমরা সালামি কিনতে চাই আমরা সালামি কিনতে চাই نريد ان نشتري ادويه আমরা ওষুধ কিনতে চাই আমরা ওষুধ কিনতে চাই نبحث عن محل ادوات رياضيه لنشتري كره قدم আমরা একটা ফুটবল কেনার জন্য একটা খেলার জিনিসের দোকান খুঁজছি আমরা একটা ফুটবল কেনার জন্য একটা খেলার জিনিসের দোকান খুঁজছি نبحث عن ملحمة لنشتري مرتديلا سلامي আমরা সালামি কেনার জন্য একটা কসাইয়ের বা মাংসের দোকান খুঁজছি আমরা সালামি কেনার জন্য একটা কসাইয়ের বা মাংসের দোকান খুঁজছি نبحث عن صيدلية لنشتري أدوية আমরা ওষুধ কেনার জন্য একটা ওষুধের দোকান খুঁজছি আমরা ওষুধ কেনার জন্য একটা ওষুধের দোকান খুঁজছি أبحث عن محل مجوهرات আমি একটা গয়নার দোকান খুঁজছি আমি একটা গয়নার দোকান খুঁজছি أبحث عن ستوديو تصوير আমি একটা ফটোর দোকান খুঁজছি আমি একটা ফটোর দোকান খুঁজছি أبحث عن محل হালুইয়াত আমি একটা কেকের দোকান খুঁজছি আমি একটা কেকের দোকান খুঁজছি أريد تحديدا أن أشتري خاتم আমি আসলে একটা আংটি কেনার পরিকল্পনা করছি আমি আসলে একটা আংটি কেনার পরিকল্পনা করছি أريد تحديدا أن أشتري فيلم আমি আসলে একটা ফিল্মের রোল কেনার পরিকল্পনা করছি আমি আসলে একটা ফিল্মের রোল কেনার পরিকল্পনা করছি أريد تحديدا أن أشتري تورتا আমি আসলে একটা কেক কেনার পরিকল্পনা করছি আমি আসলে একটা কেক কেনার পরিকল্পনা করছি أبحث عن محل مجوهرات لأشتري خاتم আমি একটা আংটি কেনার জন্য একটা গয়নার দোকান খুঁজছি আমি একটা আংটি কেনার জন্য একটা গয়নার দোকান খুঁজছি أبحث عن ستوديو تصوير لأشتري film. আমি একটা ফিল্মের রোল কেনার জন্য একটা ফটোর দোকান খুঁজছি। আমি একটা ফিল্মের রোল কেনার জন্য একটা ফটোর দোকান খুঁজছি। أبحث عن محل حلويات لأشتري تورتا. আমি একটা কেক কেনার জন্য একটা কেকের দোকান খুঁজছি। আমি একটা কেক কেনার জন্য একটা কেকের দোকান খুঁজছি।